ছিলেন। ওয়াইনা তার ভাতিজাকে বললেন, হে আমার ভ্রাতুষ্পুত্র, এই খলিফার কাছে তোমার বিশেষ সম্মান রয়েছে, তাই তুমি আমার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চাও, কারণ আমার তো অত পজিশন নেই, তোমার পজিশন আছে, তো আমার জন্য অনুমতি চাও। ফলে তিনি অনুমতি চাইলেন, সুতরাং উমার তাকে অনুমতি দিলেন। অতঃপর যখন ওয়াইনা ভিতরে প্রবেশ করলেন, তখন উমার রাজিয়াল্লাহু আনহুকে বললেন, হে ইবনে খাত্তাব, দেখলেন মানে বাদু তো বাদুরা কেমন হয়, এবার ভিতরে ঢুকি বলছে, হে ইবনে খাত্তাব, আমি মুমিন না কি, হে ইবনে খাত্তাব, আল্লাহর কসম, আপনি আমাদেরকে পর্যাপ্ত দান দেন না এবং আমাদের মধ্যে ন্যায় বিচারও করেন না, পর্যাপ্ত প্রয়োজনীয় দানও দেন না আর আমাদের কাছে ন্যায় বিচার করেন না। এই কথা শুনে উমার রাগ হবে না হবে না, আল্লাহ আমিরুল মুমিনীন রাগ হবে না হবে না, এমনকি এমন রাগ হলো যে তিনি তাকে মারতে উদ্যত হলেন, তাকে মারতে গেলেন। তখন হুর তাকে বললেন, ওই যে ভাতিজা আমিরুল মুমিনীন, ইয়া আমিরুল মুমিনীন, আল্লাহ তাআলা তার নবীকে বলেন, আল্লাহ তাআলা তার নবীকে বলেন, খুযিল আফওয়া ওয়ামুর বিল উরফি ওয়ালিদানিল জাহিলিন, যে নবী তুমি ক্ষমাশীলতার পথ অবলম্বন করো, ভালো কাজের আদেশ দান করো আর মূর্খদিগকে উপেক্ষা করো, পরিহার করো, জাহেলদের কাছ থেকে মুখ ফিরিয়ে নাও। অতএব আপনি লোকটা জাহেল, আপনি ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, যেই সোনা আর অমনি সাপের মাথায় কি পড়া বলে, সাপের মাথায় জড়ি পড়া, আর সঙ্গে সঙ্গে হজরত তোমার ঠান্ডা হয়ে গেলেন। আর হজরত তোমার এইরকমই কোরআনের আয়াত দলিল দিলে খালাস শেষ। আর একটা উদাহরণ কি আছে, ওই যে আবু বকর, যে